মন পাখির তুই দেহকে তোর কার ভরসায় ছেড়ে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে ও মন পাখির তুই দেহকে তোর কার ভরসায় ছেড়ে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে ভাবতে পারে নে দিবি তুই ধোকা চিন্তা করে নে এমন বোকা ভেবেছিলাম তুই আমার আপন এখন আপন মোর এই সাদা কাফন মোর মাটির দেহ খাবে এবার পোকায় কুরে কুরে মোর মাটির দেহ খাবে এবার পোকায় কুরে কুরে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে মন তোর কথায় করেছি গোনা তোর কাছে এখন আমি বেগানা জানতাম যদি মই তোর আসল রূপ গোনা করি আছিস কেন চুপ দোজখে আগুন জ্বালায় আমায় সইব কেমন করে দোজখে আগুন জ্বালায় আমায় সইব কেমন করে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে শুনতাম যদি মোর বাপ মার কথা সইতে হতো না কবরের ব্যথা বিশ্বাস করেছে তোকে ওরে মন ধোকাবাজিতে কাটিয়েছি জীবন এই কবর আমার হাড়গুলোকে দিল মাটি করে এই কবর আমার হাড়গুলোকে দিল মাটি করে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে দেহর কথায় মন খুব কাঁদে কেন পড়েছিলাম শয়তানের ফাঁদে দেখতে হর সাস্তে হচ্ছে কবরে দোজখমাকে পোড়ায় বারে বারে ওরে শান্তি নেই মন উড়ে গিয়ে নীলাকাশের পরে ওরে শান্তি নেই মন উড়ে গিয়ে নীলাকাশের পরে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে মন দেখে যখন বিচার হবে দেহ কে শাস্তি কেন দেবে মনের কথা বলেছে মুখে শাস্তি যদি দাও না আমাকে ওরে মইদুল ইসলাম খাঁচা ভেঙে পাখি যাবে উড়ে ওরে মইদুল ইসলাম খাঁচা ভেঙে পাখি যাবে উড়ে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে ও মন পাখি রে তুই দেহ কে তোর কার ভরসায় ছেড়ে গেলে রে উড়ে আমায় পর করে গেলে রে উড়ে আমায় পর করে www.anibas.in